পেয়েছি শুধু তোকে চেয়েছি তোকে ছাড়া লাগে না এমন নাকি ধারবাকি মন আজ সাহসী আজ তুই কাছে আমার আজ ফিলিং তোর এ দিল মাঙ্গে মোর পারফেক্ট তোর আমি বেমিশার ভেন্টিলেটর রাজে মন